বাবা বোম ভোলা বোম ভোলা বোম ভোলা, দিনে রাতি খাই পুরা ভাঙা রুধো তুরা। বাবা বোম ভোলা বোম ভোলা বোম ভোলা, দিনে রাতি খাই পুরা ভাঙা রুধো তুরা। দিনে রাতি খাই পুরা ভাঙা রুধো তুরা। খাই ফুরা ভাঙা রুধো তুরা।